السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مربيان الكرام ও দিগার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ আমাদের সামনে, এছাড়া আমারও হজে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, সে কারণে কোরবানি সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের সূরা হজের 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানি এবং এর বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করেছেন। জাহিলি যুগে মক্কার কুফফাররা আগেও কোরবানি করত, এ কথা আমরা বারবার উল্লেখ করেছি। আমাদের সমাজের মানুষের একটা ভুল ধারণা আছে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এজন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি এজন্য মুসলমান। এটা ভুল। মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত, আগেও বাইতুল্লাহ ছিল, তওয়াফ করত, হজ করত, এমনকি তারা আরো বাড়াবাড়ি করত, ল্যান্ডটা হয়ে তওয়াফ করত। কারণ তারা বলতো, আমরা যখন দুনিয়াতে আগমন করেছি তখন তো লুঙ্গিনি আসি নাই, আবার হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহর সামনে হাজির হব তখনও লুঙ্গি থাকবে না, তাহলে কেন আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়ে লুঙ্গি নিয়ে তওয়াফ করব। এত বুজুর্গ ছিল এরা, ল্যাংটা হয়ে তওয়াফ করত। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে সাক্ষী দিয়েছেন বহু আয়াত। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ, হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে কাদেরকে, মক্কার কাফেরদেরকে, আবু জাহিলকে, আবু লাহাবকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে বোঝা যায় মক্কার কুফাররাও বিশ্বাস করত, ওদের সৃষ্টিকর্তা ছিল কে? কোরআনুল করিম আরো বলছে, ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব কিছু করেছেন কে? এরকম অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলোতে প্রমাণিত হয় মক্কার কুফফাররা অনেক কিছু বিশ্বাস করত যা এই যুগের মুসলিম দাবিদাররাও বিশ্বাস করে না। এর পরেও এরা কাফের। কেন কাফের? এরা আল্লাহকেও বিশ্বাস করত, আবার ভায়া মাধ্যম হিসাবে মূর্তিরও পূজা করত। সেই মূর্তিগুলো কেন পূজা করত? এক্ষেত্রেও আমাদের অনেকে ভুল ধারণা আছে। আমাদের অনেকে মনে করে যে এই মূর্তিগুলোকে ওরা আল্লাহ মনে করত না, এটাও ভুল। কোরআন এদের সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছে, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ওদেরকে জিজ্ঞেস করো যে কেন তারা মূর্তি পূজা করে, তারা বলবে আমরা এগুলোকে শুধুমাত্র একটা উদ্দেশ্যে ইবাদত করি, এরা আমাদেরকে সামান্য হলেও আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে। তাহলে ভায়া হিসাবে মাধ্যম হিসাবে মূর্তিগুলো পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে, এগুলোকে আল্লাহ মনে করত না। কোরআনুল কারীমের আরেক আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী এই মূর্তিগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে আগের যুগের মক্কার কুফফাররা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। বর্তমান যুগের মূর্তি পূজক করা যারা, এই যে ঘটা করে পূজা করল, এরাও মূর্তি পূজা করে, এই মূর্তিগুলোকে কি আল্লাহ মনে করে? এরাও জানে এই মূর্তিগুলো তৈরি করেছে এরা নিজের হাতে। এই মূর্তির সৌন্দর্য অসৌন্দর্য নির্ভর করে একটা তুলিওয়ালার কাছে। তৈরি করনেওয়ালা যদি ভালো হয় মূর্তিটার চেহারা সুরাত ভালো হয়। এরাও জানে এই মূর্তি ওদের কোনো উপকার ক্ষতি করতে পারে না, কিন্তু এদের দাবি হচ্ছে কি, এদের যে দুর্গা, সে দুর্গা এবার প্রতি বছর একবার আসে অবতার। আমাদের আমার কাছে একটা পত্রিকা আছে, এখানে লিখেছে যে গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে। এটা কোনো হিন্দু ধর্মের কোনো লিডারের বক্তব্য না, এখানে লেখা আছে, নামটা লেখা আছে আপনারা দেখে নিন, এটা বৃহস্পতিবারের আমার দেশ পত্রিকার বাম সাইডে আছে, কে বলেছে দেখে নেবেন। লিখেছে যে আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন, প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন। এবার আমাদের দেবী এসেছেন, আমাদের খেয়াল রাখবেন, এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে। জানি গজে চড়ে এলে এ পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে, তা আমরা দেখতেই পাচ্ছি। এবার ফসল ভালো হয়েছে, মানুষ সুখে শান্তিতে আছে, দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে সাত ভাগে দাঁড়িয়েছে। এটা কি জন্য? মা দেবী গজে চড়ে এসেছেন সেজন্য। এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের বিশ্বাস, এটা আর কারো বক্তব্য না, এদেশের প্রধানমন্ত্রী বক্তব্য, তিনি মন্দিরে দিয়েছেন সে বক্তব্য। বিষয়টা হচ্ছে এই, মক্কার কুফফাররাও বিশ্বাস করত যে আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ। স্পষ্টভাবে কোন আয়াত আছে, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে আসমান এবং জমিন দিয়েছেন, চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন, সব কিছুর পরিচালনা করেন কে, লায়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করেন কে? মান বিয়াদিহি মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরধ, তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করে কে? যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা বলবে সব দেয় কে? তাহলে এই ছিল মক্কার মূর্তি পূজকদের বিশ্বাস। আর এতক্ষণ যা শুনাইলাম পত্রিকা থেকে পড়ে, এটা হচ্ছে আমাদের দেশের মুসলমানদের বিশ্বাস। এই জন্য মনে রাখতে হবে, মক্কার কুফফাররা এরা কোরবানি করত, আমি যে প্রসঙ্গে আলোচনা করছিলাম কোরবানি ওরাও করত, কোরবানি করে কোরবানির গোশতগুলো কাবার ভিতরে রেখে দিত, রক্তগুলো কাবার গায়ে মেখে দিত। ইসলাম সবসময় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছেন। এরপরে বলেছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কোরবানির জানোয়ারের গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির গোশত রক্ত কাবায় রেখে দিচ্ছ, এইগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু তোমাদের অন্তর থেকে তোমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। তোমরা কি জন্য কোরবানি করছ? কোরবানি করা, পশু জবাই করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সাদাকা দিতে গিয়ে কোরবানি করি, জবাই করি, পশু জবাই করি, আকিকা দিতে গিয়ে পশু জবাই করি, এরকম ভাবে হজের ভিতরে আমরা দম দিতে গিয়ে পশু জবাই করি। তাহলে পশু জবাই করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পশু জবাই হবে কার নামে? কোরবানি আপনারা করবেন দেশে বসে, আমরা হজে গিয়ে কোরবানি করবো ইনশাআল্লাহ, হজের দম দেব। এটা কেন করা হচ্ছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি কত বড় কোরবানি করেছো, কত বড় গরু জবাই করেছো, এটা আল্লাহ তাআলা দেখবেন না, দেখবেন তোমার অন্তর, তুমি কাকে খুশি করার জন্য কোরবানি করেছো। লোকেরা বড় ধনী বলবে, বড় সার দিয়ে কোরবানি করেছে, কত লক্ষ টাকার সার, 5 লাখ টাকায় সার কিনে গলায় একটা মালা ঝুলায়, ফুলের মালা দিয়ে তারপরে শহরে ঘুরায়, এটা অমুক বড় বেয়ার বড় সার। আমরা বলি যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আর একটা বাকি রেখে লাভ কি? ওই গরুটার সঙ্গে বড় মেয়াকেও জুড়ে দিয়ে তারপরে বলে এই বড় মেয়ার এই বড় সার, তাহলে মানুষ দেখবে কোন বড় মেয়ার কোন বড় সার। তবে হ্যাঁ, কোরবানি করতে গিয়ে ভালো হৃষ্টপুষ্ট কোরবানি দেওয়া ভালো, এমন কোরবানি যায় এমন পশু দিয়ে, বাজারে গিয়ে অনেকে আছে মরাটা তালাশ করে, কোন রকম জবাই দিতে পড়লেই চলে, এটাও দুর্ভাগ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে কানা, যে চোখে দেখে না, একেবারে কানা কানে শুনে না, অন্ধ চোখে দেখে না, কানা কানে শুনে না, এরকম ভাবে ল্যাংড়া যার হাড্ডির মগজ শুকিয়ে গেছে, এরকম পশু দিয়ে কোরবানি করলে সে কোরবানি হবে না। এই জন্য কোরবানির জানোয়ার ভালো কিনতে হবে, কোরবানি করবেন যাদের সঙ্গে, এদের মধ্যেও দেখবে ভাগে যদি করেন তাহলে গোশত খাওয়া উদ্দেশ্য যাদের আছে। ইমান নাই, এমনি নামাজের ধার ধারে না, অন্য কোন শরীয়তের বিধান মানে না, কোরবানির দিন কোরবানি না দিলে লোকেরা কি বলবে? তাছাড়া ছেলে মেয়েরা তো গোশত খাওয়া দরকার আছে, তো সবাই দেয় একটা ভাগে দিয়ে দেই। এইরকম যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনি ভাগে কোরবানি দেন, ওরটাও বাতিল আপনারটাও বাতিল, যে কয়জন ভাগে কোরবানি দিবে তাদের সব বাতিল, কারণ কোরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিয়ত। ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, তোমাদের চেহারা কার সুন্দর, তোমাদের বডি কার সুন্দর, কার বডি মোটা তাজা, কার কোরবানির জানোয়ার বড়, এইগুলো আল্লাহ তাআলা দেখেন না। বরং তোমাদের অন্তর তোমাদের নিয়াত আল্লাহ তাআলা দেখেন, কোন নিয়াতে কোরবানি করছো। একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনুল কারিমে সূরা কাউসারেও কোরবানির কথা উল্লেখ করা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, আল কাউসার দান করেছি। মক্কার কুফফাররা যখন আল্লাহর নবীর অপবাদ দিল, নবীকে অপবাদ দিল যে এনার তো পুত্র সন্তান হয়ে মারা যাচ্ছে, আর পুত্র সন্তান দিয়ে মূলত বংশের পরিচয় থাকে, মেয়েদেরকে বিয়ে দিলে অন্য বংশের সন্তান অন্য বংশের পরিচয় লাভ করে, মুহাম্মাদের তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ সন্তানগুলো মরে গেছে, ওনার বংশে নাম নেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন যে না, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, ইন্না আতাইনাকা, নিশ্চয় আপনাকে আমি দান করেছি। কি দান করেছি? আল কাউসার, কাউসার দান করেছি। তার মানে হলো মানুষ যেরকম নিজের সন্তানদেরকে নিজের হাতে খাওয়ায় পড়ায়, ঠিক সেরকম ভাবে আপনি কেয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষদেরকে নিজের হাতে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন, সেটা আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আপনার তো সন্তান একজন দুজন না, আপনার সন্তান আপনার উম্মত সকলেই। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করেছি, যে উম্মতরা আপনার উপরে ইমান রাখবে, আপনার প্রতি বিশ্বাস রাখবে, তাওহীদের ইমান রাখবে, রেসালাতের ইমান রাখবে, ইত্তেবায়ে সুন্নাহ করবে, আপনি সেই উম্মতদেরকে দলে দলে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন। ইন্না আতাইনাকাল কাউসার, পানি পান করাবেন কাদেরকে? বুখারী হাদিস, বুখারী আমার সামনে আছে, বাবুস শাফাআত খুলে দেখবেন, হাউজে কাউসারের বয়ানটা খুলে দেখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এরকম দলে দলে উম্মতকে পানি পান করাবো, আমার উম্মত আসতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দেখো, হাজার হাজার ছাগল বা গরু, এর ভিতরে যদি কারো বকরির বিশেষ চিহ্ন থাকে, হাত সাদা, পা সাদা, কপাল সাদা, তাহলে তার বকরিগুলোকে লক্ষ হাজার বকরির মধ্যে থেকে বেছে বের করা কি কঠিন হবে? সাহাবায়ে কেরাম বললেন না, একেবারেই সহজ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও আমার উম্মতরা শুনে রেখো, তোমরা যারা পাঁচ ওয়াক্ত সালাতে উযু করছো, হাত ধুয়ে ফেলছো, চেহারা ধুয়ে ফেলেছো, পা ধুয়ে ফেলছো, কিয়ামতের মাঠে যখন তোমরা উঠবে, তোমাদের উযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই কিয়ামতের মাঠে সূর্যের আলোর চেয়ে বেশি আলো দিয়ে তা জলমল করতে থাকবে, আলো ছড়াতে থাকবে। গোর্রাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, উযুর আসার চিহ্নগুলো আলোকিত হয়ে থাকবে, আমি সেটা দেখে বুঝবো এরা আমার উম্মত, দলে দলে আসতে থাকবে। এরকমই একদল লোক আমার সামনে আসতে থাকবে, হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে, উজুর চিহ্ন তাদের চেহারায় আছে, কপালেও চমকে, হাতেও চমকাচ্ছে, পাও চমকাচ্ছে, হঠাৎ কেন পর্দা পড়ে গেল? আমি ডাক দিব, ইয়া রব্বি উম্মতি উম্মতি, এর তো আমার উম্মত, আমার উম্মত, এর তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ইন্নাকা লা তাদরি মান আহদাসু আমা আহদাসু বাদাকা, হে নবী, আপনি জানেন না এই লোকগুলো যদিও নামাজ পড়ত, রোজা রাখত, উযুও করত, চেহারা চমকাচ্ছে ঠিকই, কিন্তু এরা আপনার মৃত্যুর পরে বেদাত তৈরি করেছে। ইন্নাকা লা তাদরি, বুখারীর হাদিস, ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার মৃত্যুর পরে আপনার দুনিয়ার থেকে চলে আসার পরে ওরা কি বিদআত তৈরি করেছে, নতুন নতুন ইবাদত তৈরি করেছে, এ কারণে পর্দা পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, কি বলবেন? সুহকান, মুখস্থ করবেন, কি বলবেন? সুহকান সুহকান, দূর হও দূর হও, ভাগো ভাগো, লেমান গাইয়ারা বাদি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ। ও মুসলমান জাতি, যারা সওয়াবের উদ্দেশ্যে বিদআত তৈরি করছো আর মনে করো খুব ভালো কাজ করছি, আমি সব সময় তোমাদেরকে বলি, তুমি জোহরের সালাত ফরজ পড়ো চার রাকাত, আসর পড়ো চার রাকাত, এশা পড়ো চার রাকাত, মাগরিব যদি এক রাকাত বৃদ্ধি করে পড়ো তাহলে নামাজ হবে কিনা? অসুবিধা কি? সবাই বলো অসুবিধা কি? আমিও বলি অসুবিধা কি? মাগরিবের চার রাকাত পড়ো, একটা রাকাত বাড়লে একটা রুকু বাড়বে, দুইটা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, আপনি তো আর বাপ দাদার তসবিহ গাবেন না, আল্লাহর তসবিহ তো পড়বেন, অসুবিধাটা কি? দুনিয়ার সমস্ত আলেম মুফতি মুহাদ্দিস একযোগে ফতোয়া দিবে তোর নামাজ বাতিল হয়ে গেছে, ও মুসলমান এইটা যেমন পরিষ্কার ঠিক সেরকম ভাবে মনে করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করে যান নাই, যে ইবাদত রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এই রকম ইবাদত তুমি যত সুন্দর করে যত ভালো নিয়াতে করো সেগুলোর নাম কি? সওয়াব হবে না গুনাহ হবে? এরা আল্লাহ নবীর কাছে বসে হাজুর কাছে খাইতে পারবে না, তারাই দিবে। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, এই কাউসারের পানি পান করার রাসূলের হাতে ইচ্ছা আছে কিনা? থাকলে কি করতে হবে? বেদাত বর্জন করতে হবে, শিরিক তো আছে, বেদাত বর্জন করতে হবে। এই বেদাতের থেকেই শিরিকের জন্ম হয়, শিরিকের জন্ম কোথা থেকে? পরিষ্কার কিভাবে? এই মূর্তি পূজাই ধরেন, মূর্তি পূজা সম্পর্কে এটা প্রথমে শিরিক ছিল না, প্রথমে ছিল বেদাত। এটা আবার কি বললেন? দলিল সহ বলবো ইনশাআল্লাহ, দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না। তাফসীরে ইবনে কাসির আমার সামনে খোলা আছে, তাফসীরে ইবনে কাসিরে আসছে মূর্তি পূজা কেমনে শুরু হলো, কোরআনুল কারীমে আসছে, وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, পরে আছে قال نوح رب انهم عصوني واتبعوا من لم يزده ماله وولده الا خسارا ومكروا مكرا كبارا وقالوا নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির কি কি অন্যায়গুলো ছিল তার মধ্যে একটা আমি আলোচনা করছি। ওয়াকালু, নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নতুন কোন কালিমা না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে আবেদন করলেন, আমাকে একটা এমন কালিমা শিক্ষা দাও যেটা শুধু আমি তোমাকে ডাকবো, অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম, আল্লাহ এটা তো সবাই জানে, বোঝা গেল সবাই জানতো, আগেও জানতো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন, এই কালেমা তো সকলেই জানে, সবারই মুখস্থ আছে, আমি তো তোমার কাছে এমন একটা কালেমার জন্য আবেদন করেছি যা কেবল আমি জানবো, অন্য কেউ জানবে না, আমি কেবল তোমাকে ওই নামটা দিয়ে ডাকবো, ওই কালেমা দিয়ে ডাকবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন মূসা তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একটা পাল্লায় রাখা হয় আর গোটা আসমান, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব যদি আর একটা পাল্লা রাখা হয় তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে। এত গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহর, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সাহাবীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলিমদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম সেই দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল খবরদার এই নতুন কথা শুনবা না, এটা নতুন কথা, বাপ দাদার যুগ থেকে চলে আসছে মূর্তি, সেইটা আছে এখানে। ওয়াকালু, তারা বলল লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের যে দেবদেবী আছে এইগুলো খবরদার বর্জন করবে না, নূহর কথা শুনবা না, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, খবরদার তোমাদের ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর কয়টা হইছে? বোঝা গেল পাক পাঞ্জাতন বলে না, এটা আগেও ছিল কুফফারদের। পাঁচটা মূর্তির নাম বলল, এই মূর্তিগুলো কারা? তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে এগুলো ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সাহাবী আসনামুন কানাত তুবাদু ফি জামানে নূহ, এই যে দেবতা এগুলো ছিল মূর্তি, নূহ আলাইহিস সালামের ওই সময়কার লোকেরা এগুলো পূজা করত। এগুলো আসলো কোত্থেকে? মূলত এর আগে মানুষেরা তাওহিদবাদী ছিল, এরপরে আস্তে আস্তে হঠাৎ করে এক সময় কিছু বড় বড় আলেম যারা ছিল এগুলো তাদের নাম, ওরা মারা গেল, ওরা মারা যাওয়ার পরে শয়তান আসলো, শয়তান এসে বলল লাউ সাব্বারনা হুম কানা আশওয়া কালানা ইলাল ইবাদাতি, তাফসীরে ইবনে কাসির এটার চার নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 548 এখান থেকে আমি পড়ছি। শয়তান তাদেরকে বুঝাইল, দেখো এই যে বড় বড় আল্লাহওয়ালা লোকেরা তোমাদের থেকে চলে গেল, এটা কোনো শুভ লক্ষণ নয়, তোমাদের বিশাল দুর্ভাগ্যের কারণ হতে পারে। তোমরা তওবা করো, আল্লাহর ওলিদের কথা শুনো নাই, আলেমদের কথা শুনো নাই, গজব পড়বে, তওবা করো। ভালো না ওসিয়াত করছে কি শয়তান? এরপরে বলল আর একটা কথা শুনো, যা করছো তো করছো, এখন এই বুজুর্গ আজ মরে গেছে, ওনারা যেখানে বসে তোমাদেরকে ওয়াজ নসিহত করতেন ওইখানে ওনাদের একটা প্রতিকৃতি মূর্তি তৈরি করো, এবং এরপরে ওনাদের সামনে সেই ওনাদের বক্তব্যগুলো পড়াশোনা করো, আলোচনা করো, আর মনে মনে ধ্যান করো যে যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে। কি বললাম? ধ্যান করো, কল্পনা করো, এটা মনে রাখবে, এটা পরে কথা আছে। শয়তান বলল, শয়তান কি মূর্তি পূজা করতে বলেছে? না, পূজা করতে পারে না, এই কাম করলে কেউ মানত না শয়তানকে। শয়তান খালি এতটুকু বলল, ওনাদের যে আসনগুলো ছিল, খানকাগুলো ছিল, ওনারা যেখানে বসতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে এরপরে ওনাদের আলোচনাগুলো করো, তাহলে তোমাদের তাফির বেশি হবে। পীরের মুরিদদের কি বলে? তাফির বেশি হবে, বেশি তাফির হবে, কল্পনা করবা ওনার মুখ থেকে বের হচ্ছে। এভাবে তারা মূর্তি তৈরি করলো, এরা কিন্তু মূর্তি পূজা করে নাই, তৈরি করে তারপরে ওনাদের সেই মুখ নিঃসৃত কথাগুলো ওনাদের সামনে আলোচনা করতেন, আর মনে মনে ভাবত যেন উনিই বলছেন, আমল করতে শুরু করলো, লোকেরা খুব বুজুর্গ হয়ে গেল। এবার এবাদত করতে আসলো, এবাদত করতে লাগলো, এরকম অনেক বছর চলতে লাগলো, এরপরে নতুন প্রজন্ম আসলো, একের পর এক যুগ যুগ চলে গেল অবস্থায়, হাজার হাজার শত শত যুগ চলে গেল, আস্তে আস্তে মানুষেরা ওগুলোকে প্রণাম করতে লাগলো, তাজিম করতে লাগলো, এক পর্যায়ে মূর্তি পূজা করা শুরু হয়ে গেল। তাহলে মূর্তি পূজা প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে? বেদাত দিয়ে। প্রথম মূর্তিকে পূজা করার জন্য তৈরি করা হয় নাই, প্রথম মূর্তিকে তৈরি করা হয়েছিল কি করার জন্য? ওনাদের কথাগুলো তাফসীর হবে বেশি, সেজন্য তৈরি করা হয়েছিল। ওনাদের মূর্তি তৈরি করে পূজাও করা হয় নাই, ওনাদের মূর্তির ছবি অন্তরে করা হয় নাই, সেজদাও করা হয় নাই, ফুলও দেওয়া হয় নাই, শুধুমাত্র ওনাদের আলোচনাগুলো মূর্তির সামনে বসে করা হতো। আস্তে আস্তে যুগের পরিবর্তনে কালের চক্রে গিয়ে এক সময় মূর্তি পূজা শুরু হয়ে গেল। তাহলে শুরু হয়েছিল কি দিয়ে, শেষ হলো কি দিয়ে? এই জন্য যে কোনো বেদাত প্রথমে শুরু হয় বেদাত দিয়ে, শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায়? শিরকের দিকে নিয়ে যায়। এজন্য মনে রাখতে হবে এই মূর্তি পূজা শুরু হয়েছিল ওইভাবে, এখন ঠিকই সেইখান থেকে শুরু হয়ে আজকে আমরা বুঝতে পারলাম যে এই দেবী আসলো, এবং সেই দেবী আসলো গজে চড়ে। গজে চড়ে আসার কারণে প্রতি বছরই কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন, এবারে এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে। জানি গজে চড়ে এলে এ পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে, তা আমরা দেখতেই পাচ্ছি, এবার ফসল ভালো হয়েছে, মানুষ মুখে শান্তিতে আছে, সুখে শান্তিতে আছে, দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে 7% দাঁড়িয়েছে। শেরেক না বেদাত? বড় শেরেক না ছোট শেরেক? বড় শেরেক। আশিরকুল আকবার মুখরিজ মিনাল মিল্লাত, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে সঙ্গে সঙ্গে পা দিলে যেমন উজু ভেঙে যায়, ঠিক এরকম ভাবে সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙে কাফের হয়ে গেছে। যাই হোক, ইমান ভেঙে গেছে, ইমান থাকে না, এগুলো মুরতাদ হয়ে যায় সাথে সাথে। এই জন্য মনে রাখতে হবে, উজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে। এই বেদাত থেকে আস্তে আস্তে শিরিকের জন্ম এইভাবে হয়। আমি একটা উদাহরণ দেখাইলাম খালি, এরকম ভাবে আমি আলোচনা করছিলাম এই বেদাতীদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন না, স্পষ্ট বুখারীর হাদিস, আল্লাহ রাসূল তাড়িয়ে দিবেন, সোহকান সোহকান, ভাগো ভাগো, দূর হও এখান থেকে, লেমান গাইয়ারা বাদি, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছিল। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ফসল্লি, আপনি সালাত আদায় করুন, ঈদের সালাত পড়ুন, ওয়ানহার এরপরে কোরবানি করুন, সালাতের পরে কোরবানি না আগে কোরবানি? পরে কোরবানি করো, কেউ যদি আগে করে তার কোরবানি বাতিল, আবার কোরবানি করতে হবে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন, নাহার কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জেনে রাখুন নিশ্চয় আপনাকে ওরা বলছে আবতার, কাফেররা বলতে আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা। আবতার অর্থ কি? লেজ কাটা মানে হচ্ছে নির্বংশ। লেজ কাটা মানে কি? আল্লাহর রসুলকে বলতো পুত্র সন্তান তো সব মরে যাচ্ছে, এ তো বংশের বাতি দেওয়ার লোক থাকবে না, নির্বংশ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের পক্ষে বললেন ওরা আপনাকে বলছে আবতার, আপনার লেজ কাটা নির্বংশ, জেনে রাখুন আপনি নির্বংশ নন। কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো, আপনার দুরূদ পড়ার মতো, আপনার কালিমার সাক্ষী দেওয়ার মতো লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে থাকবে, ওদের নাম নেওয়ার মতো কোন লোক দুনিয়াতে থাকবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না মানে নিশ্চয়ই, শানিয়াকা শান মানে হল এখানে শত্রু, কা মানে আপনার, আপনার দুশ্মনরা, হুয়াল আবতার ওরাই হচ্ছে লেজ কাটা, ওরাই নির্বংশ। ওরাই কি হয়েছে না? রাসুলের নাম দুরুদে পড়ি আমরা, নামাজ দুরুদ শরীফ পড়ি, সেখানে আছে এমনি দুরুদ শরীফ পড়ি, এরপরে সব বাদ দিলাম, আজান হচ্ছে না পৃথিবীতে, প্রতিটি মুহূর্তে কোন না কোন জায়গায় সূর্য উদয় হচ্ছে, সুবহে সাদেক হচ্ছে, ফজর আজান হচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর প্রতিটি মুহূর্তে কোন না কোন স্থানে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষীর সঙ্গে সঙ্গে, আল্লাহর এককত্বের সাক্ষীর সঙ্গে সঙ্গে, আল্লাহর রাসূলের রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে। আজান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না, একামত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না, ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল, এই সাক্ষ্য না দিলে আজান হবে, এই সাক্ষ্য না দিলে একামত হবে, এই সাক্ষ্য না দিলে ইমান হবে, কিছুই হবে না। বোঝা গেল যে আল্লাহর রাসুলের নাম পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিটি স্থানে সুন্দর সম্মানের সঙ্গে উচ্চারণ হচ্ছে, কুফফারদের নাম দুনিয়াতে কোথাও উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হলো সঙ্গে সঙ্গে লানত বলা হচ্ছে। আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইন্না আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া দা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি, দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত করবে, যত প্রশংসা হয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে যেই লোকটার সবচেয়ে বেশি প্রশংসা হবে সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ। সে লোকটার নাম কি? মুহাম্মদ। আমি এর উপরে আজকে আলোচনা করছি না, মজার কথা আছে, মুহাম্মদ বলতে গেলে ঠোঁটটা ঠোঁটের সঙ্গে মিলে যায়। আমার নবীর নাম যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ করে ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট যেরকম মিলে যায়, এই নবীর আদর্শ যদি কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো দেশ যদি বাস্তবায়ন করে, সেই পৃথিবীর সেই অঞ্চলের সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরগুলো মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ পৃথিবীর মানুষ আরো যদি চিন্তা করো দেখবে আরবি অক্ষরগুলোতে দুই রকম অক্ষর আছে, কিছু অক্ষর নুকতা ওয়ালা, কিছু নুকতা ছাড়া, আলিফ খালি বার নিচে এক নুকতা, জিমের নিচে এক নুকতা, হা খালি খার উপরে এক নুকতা, পড়েন না ছোটবেলা, দুই রকমের অক্ষর আরবিতে রয়েছে। আমার নবীর নামগুলো লিখতে গিয়ে যে কয়টা নাম আছে অক্ষর আছে, মুহাম্মদ কয়টা আছে নুকতাওয়ালা, নুকতাওয়ালা কয়টা আছে, একটাও নাই। তার মানে হচ্ছে আমার নবীর নামের উপরে যেমন কোন নুকতা নাই, কোন কালো দাগ নাই, কোন কালো দাগের ফোঁটা নাই, ঠিক তেমনি ভাবে নবীর চরিত্র, নবীর আদর্শ এবং নবীর আনিত দিনের মধ্যেও কোন রকম কালো দাগের ফোঁটা নাই। এই আদর্শ যদি কোনো ব্যক্তি কোন সমাজ কোন গোষ্ঠী কায়েম করে, সেই জাতি কোনোদিন অশান্তিতে ভুগতে পারে না, সেই জাতির কোন মা দুর্গার কোনো প্রয়োজন হবে না, সেই জাতি একমাত্র তাওহীদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতি কোন শিরিক করতে পারে না। এই জন্য মনে রাখতে হবে, আমি হতে যাচ্ছি, অনেকে হতে যাচ্ছেন, পরিষ্কার নামাজ দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলামি করি কার? না কোনো খাজা বাবার, গাজা বাবার। আমরা যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ সব দেখেন সব শুনেন। হজ করতে গেলে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজী সাহেব চিৎকার মারেন। এই জন্য লাব্বাইক জোরে বলতে হয়, পুরুষরা জোরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাদিস শরীফে বলা হয়েছে যখন কোন ব্যক্তি হেরাম পড়ে হজের বা উমরার নিয়াত করে তালবিয়া পাঠ করা শুরু করে লাব্বাইক বলে ডাক দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমা তার ডানে এবং বামে পৃথিবীর পূর্ব পশ্চিম সারা দুনিয়ার যত বৃক্ষরাজি লতাপাতা গাছগাছালি পাথর পাহাড় পর্বত সবগুলো তার সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করতে শুরু করে। এই লাব্বাইক যখন হাজির সাহেব বলে আল্লাহ কয় না তোর লাব্বাইক আমি শুনবো না, আগে দেখ তোর মধ্যে কোন শিরিক আছে কিনা। হাজির সাহেব তখন বলছে না না লাব্বাইক আল্লাহ শরীক লাক লাব্বাইক, ও আল্লাহ আমি তোমাকেই ডাকছি কোন শরীক নাই, লা শরীক লাক লাব্বাইক আমি তোমার সঙ্গে কোন শরীক করছি না, আমার দিলের মধ্যে কোন খাজা বাবা নাই, কোন পীর বাবা নাই, কোন দরগাওয়ালা নাই, কোন দুর্গাওয়ালা নাই, নাই নাই কিছুই নাই, সমস্ত গায়রুল্লাহ বর্জন করে আমি কেবলমাত্র তোমার আহ্বান করছি লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক। আচ্ছা বুঝলাম তোমার দিলের মধ্যে কেউ নাই, ক্ষমতা কার, তুমি কার হুকুমে চলো, কার নিয়ামত ভোগ করছো তার স্বীকৃতি দাও। এবারে বলছে ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, হ্যাঁ যত প্রশংসা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক কে? ওয়ান নিয়মাতা সমস্ত নিয়ামত কার? কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলো গণনা করো কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকো আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নান নিয়মাতা ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা সব নিয়ামত কার? ওয়াল মুলকা সমস্ত ক্ষমতা কার? এইটা বলে তালবিয়া পড়া হচ্ছে হজে যাচ্ছে, হজে তো যায় মানুষ সবই, কিন্তু না অর্থ বুঝে না কিছু বুঝলো। যাই হোক আমি আজকে সে আলোচনা যাচ্ছি না, আমি কোরবানি নিয়ে আলোচনা করছিলাম, এখানে ইন্না আতাইনা সূরাটা আসছে সেজন্য এতগুলো কথা বললাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের নাম দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা বলেছেন, আর দুশমনদের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহর নবীর নাম যেরকম কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, উচ্চারণ থাকবে, উচ্চারণ থাকবে, ঠিক তেমনি ভাবে নবীর আদর্শ যারা লালন করবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, নবীর আনীত তাওহীদ যারা মানবে, দিন প্রচার করবে, মানবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকেও সসম্মানে রাখবেন, ইজ্জত দিবেন। আর যারা আল্লাহর নবীর আনীত দিনের বিরোধিতা করবে, শিরিক করবে, বেদাত করবে, দিন ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকাবে, এই লোকগুলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরা আবতারের দলে পড়ে যাবে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, যেরকম ভাবে যুগে যুগে আল্লাহর নবীদের দুশ্মনরা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পদদলিত হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা হকের দুশ্মনী করবে, কিয়ামত পর্যন্ত যারা হকের যারা শত্রু হবে, বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করবেন। এজন্য মোমিনদের কোনো ভয় নাই, মোমিনদের জানমাল কার জন্য? এইজন্য কোরবানির আরেকটা আয়াত, তিন নম্বর আয়াত কোরবানি সম্পর্কে, কোরআন তিনটাতে আমি আলোচনা করেছি, একটা সূরা হজের 34 থেকে 37 আয়াত পর্যন্ত কতগুলো আয়াত, এরপরে আর একটা আয়াত বললাম ইন্না আতাইনা কাল কাউসার সবার মুখস্থ আছে, এবারে তিন নম্বর আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াত কোরবানির সম্পর্কে এবারে ক্লিয়ার হচ্ছে। قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ان قل মানে বলো হে নবী আপনি জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আপনি জানিয়ে দিন যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, যারা কুরবানি করছে এদেরকে জানিয়ে দিন কেন কুরবানি করবে। قل বলো ان صلاتي ونسكي, নিশ্চয়ই ইন্না সালাতি, সালাত মানে কি? সালাত ইবাদত নামাজ, সালাতি মানে আমার সালাত, ও নুসুকি আমার কুরবানি, ওয়ামাহিয়ায়া আমার জীবন, ওয়ামামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব, যিনি জগৎসমূহের রব সেই আল্লাহর জন্য আমি সব কিছু পেশ করছি, আমার জীবন কার জন্য, আমাদের মরণ কার জন্য, সব কিছু আল্লাহর জন্য, আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের মৃত্যু কার জন্য। এই জন্য মনে রাখতে হবে, মরতে হবে সকল কি, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ খেলতে গিয়ে মারা যায়, এই মরণ সকলের জন্যই আছে। সেই মরণটা যদি আল্লাহর জন্য হতে পারে, তার চেয়ে আর সৌভাগ্যশীল আছে কেউ? এই জন্য মৃত্যুকে ভয় করে না মুমিনরা। মুমিনরা ভয় করে কাকে? এই জন্য মনে রাখবেন, কোরবানিও করবো কার, সেই শিক্ষাই কোরবানিতে আছে, কোরবানিটা ওই জন্যই করছে। নতুবা একটা পশু জবাই করা, অনেক ধর্ম আছে তারা বলে নর কি পশু হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, মুমিনরা কেন করবে? আল্লাহ তারা দেখাচ্ছেন মানুষের মধ্যে দুইটা বিপরীত মুখী বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ফেরেশতা চরিত্র, আর একটা হচ্ছে পশু চরিত্র। পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা, ঘুমানো, স্ত্রী ব্যবহার করা, সন্তান জন্ম দেওয়া, এই মৃত্যুবরণ করা, জন্মগ্রহণ করা, মানুষের মধ্যে সবগুলো আছে। আর একটা হচ্ছে ফেরেশতা চরিত্র, আল্লাহর ইবাদতে রত থাকা। এই দুইটা বিপরীত মুখী চরিত্র। ফেরেশতা আল্লাহর ইবাদত করে, কখনো নাফরমানি করে না। কোরআন বলছে লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যে হুকুম করা হয় তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন, তারা কোনো নাফরমানি করেন না, সব কিছু তারা আল্লাহর হুকুম মতো চলে। মানুষের সঙ্গে ফেরেশতা আছে, কোরআন বলছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আমার দেশে মানুষ কয় কেরামান একজন, কাতিবিন একজন, দুজন ফেরেশতা আছে। আরে ভাই, কেরামান কাতিবিন তো বহু বচন, কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ, অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দ। এরা বানাইছে কেরামান একজন, কাতিবিন দুজন হয়ে গেছে। কেরামান কাতিবিনা, সম্মানিত লেখক ফেরেশতা বৃন্দ তোমাদের সঙ্গে আছে। ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা কিছু করছো সব তারা জানেন, সব তারা লেখেন, সব জানেন। আপনার সঙ্গের ফেরেশতা যে আছে তারে বলেন, এই বেটা অমুকের সঙ্গে আমার শত্রুতা আছে, আমার যত পাপ আছে, গুণা আছে, সবগুলো ওর আমলনামায় লিখবি, আর ওর যত ন্যাক আছে সব আমার আমলনামায় লিখবি। এটা করবে ফেরেশতারা, ফেরেশতা চরিত্র। মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে বিপরীতমুখী। আল্লাহর নির্দেশ হচ্ছে ফেরেশতা চরিত্র থেকে প্রাধান্য দেওয়া, পশুর চরিত্রকে বিলুপ্ত করে দেওয়া। সেজন্য কোরবানির মাধ্যমে পশু জবাই করে দিয়ে নিজের মনের মধ্যে যে পশুত্ব আছে ওটাকেও জবাই করে বিদায় করে দিয়ে আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবে পেশ করে দেওয়া হচ্ছে কোরবানির আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কোরবানি। এই জন্য কোরবানি করবেন আপনারা। মাসলা মাসায়েল ইনশাআল্লাহ আলোচনা পরে হবে, সেগুলো পরবর্তী জুমাগুলোতে আলোচনা হবে। আজকে শুধু কোরবানির উদ্দেশ্যটা আমি বলে দিলাম। এরপরে আমি আরো একটা কথা বলেছি যে এই আলোচনা করতে গিয়ে যে বেদাত সূচনা হয় বেদাত দিয়ে, এর পরিণত হয় কি দিয়ে? আপনারা বেদাত গুলো বর্জন করবেন, খবরদার। আমরা হজের সফরে যাচ্ছি, তো ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়াত করেন আমাদের আগামী বৃহস্পতিবার রাত্রে ফ্লাইট, জুমা পাওয়া যাবে না। এরপরে আবার 17 তারিখে আসার তারিখ, এর মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমরা আল্লাহর কাছে চলে গেলাম, দোয়া করবেন। আর যদি আপনারা আবার ফিরে আসি, আল্লাহ তাআলা আবার আমাদেরকে একত্র করবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, তো উনি আগেই চলে যাচ্ছেন, আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।